বৃষ্টি পড়ে হায় মনটা আমার তাই কেমন করে, মনটা আমার তাই কেমন করে। টুক টাক টুক টাক টুক টাক টুক টাক বৃষ্টি পড়ে।